বিচারকদের কাছে চলে যাচ্ছি, বলেন আপনাদের মনে যা হাল হয়। উদয়, এত ছোট্ট গায়ে এত দুঃখ দরকার নেই, দুঃখ সব আমার। তুমি খালি গান গায়ে যাবা, আমি তো বলবো বাংলাদেশে খুদে বাড়ির উদয় হলো, মানে খুদে বাড়ি সিদ্ধি। ম্যাম, ওরে মা রে, আমি কি আর বলবো উদয়, হ্যাঁ দূরে থাকা উচিত কি আর হয়, এদিকে আয়। এই ছেলেটা যখন মাঝে মাঝে কিন্তু তাল ইয়ে হয়ে যাচ্ছিল, সে ওই জায়গাটা নিজে সুর দিল, দিয়ে তারপরে সে সুরটাকে আবার গানে ফিরে আনছে, তাই না? ও যে কত কি করেছে ও নিজেও জানে না, ছোট্ট একটা মানুষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় হবে।